মাওলা তোমার ইশকের আগুন জ্বলছে হৃদয় মাঝে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে। মাওলা তোমার ইশকের আগুন জ্বলছে হৃদয় মাঝে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে। তোমায় পাবার জন্য আমি ছুটি সদা দিবস জামি, তোমায় পাবার জন্য আমি ছুটি সদা দিবস জামি, ইশকের আগুন বাড়ে বহুগুণ, ইশকের আগুন বাড়ে বহুগুণ আমার সকল কাজে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে। মাওলা আমার মরণ কালে দেখা দিও সে করুণ হালে, মাওলা আমার মরণ কালে দেখা দিও সে করুণ হালে, কঠিন বিপদ যাব ভুলে, কঠিন বিপদ যাব ভুলে তোমার দর্শন মাঝে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে। হাসর মাঠের কঠিন দিনে থাকবে না কেহ তুমি বিনে, হাসর মাঠের কঠিন দিনে থাকবে না কেহ তুমি বিনে, তোমার রহম ছাড়া প্রভু, তোমার রহম ছাড়া প্রভু মুক্তি পাবে না যে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি, জপি তোমায় যতই থাকি কাজে। মাওলা তোমার ইশকের আগুন জ্বলছে হৃদয়। হৃদয় মাঝে মনি মনি জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি জপি তোমায় যতই থাকি কাজে মনি মনি জপি তোমায় যতই থাকি কাজে।